ইমান মজবুত রাখতে হলে যার যার পথ নিয়ে চলতে হবে। বলে নাই যে আমি নামাজ পড়িনি দেখে আমাকে জবাই করে তুমি নামাজ পড়াইছো। হবে ভাবে ধর্ম পরায়ণ, হবে ধর্ম ও পরায়ণ, কাটার মুখ কেউ চাচ্ছে না, ময়ূর চিত্ত কেউ করে না, কাটার মুখ কেউ চাচ্ছে না, ময়ূর চিত্ত কেউ করে না, এমনি মতে সব ঘটনা, এমনি মতে সব ঘটনা, যার যাতে সে ছিজন, যার যাতে সে ছিজন, ধর্ম পরায়ণ হবে ধর্ম পরায়ণ, সবে কি হবে ভাবে ধর্ম পরায়ণ, হবে ধর্ম ও পরায়ণ, চিন্তামণি পদ্মমণি নারী এরাই প্রতি সেবার অধিকারী, চিন্তামণি পদ্মমণি নারী এরাই প্রতি সেবার অধিকারী, হস্তেনি সর্গেনী নারী, হস্তেনি সর্গেনী নারী, তারা কর্কশ ভাষায় কয় বচন, কর্কশ ভাষায় কয় বচন, ধর্ম পরায়ণ হবে ধর্ম ও পরায়ণ, সবে কি হবে ভাবে ধর্ম পরায়ণ, হবে ধর্ম ও পরায়ণ, শাসক পুরুষ সত্যবাদী, পুরুষ শুদ্ধ ভেদী, শাসক পুরুষ সত্যবাদী, মৃগ পুরুষ শুদ্ধ ভেদী, অশ্ব বিশু দেহ নিরবধি, অশ্ব বিশু দেহ নিরবধি, তাদের কুকর্মেতে সদাই মন, কুকর্মেতে সদাই মন, ধর্ম পরায়ণ হবে ধর্ম ও পরায়ণ, সবে কি হবে ভাবে ধর্ম পরায়ণ, হবে ধর্ম ও পরায়ণ, ধর্ম কর্ম আপনার মন, করে ধর্ম সব মুমিনগণ, ধর্ম কর্ম আপনার মন, করে ধর্ম সব মুমিনগণ, লালন বলে কর ধর্ম, লালন বলে করো ধর্ম, প্রাপ্তি হবে নিরঞ্জন, প্রাপ্তি হবে নিরঞ্জন, ধর্ম পরায়ণ হবে ও পরায়ণ, সব কি হবে ভবে ধর্ম পরায়ণ হবে ধর্ম, যার যা ধর্ম সেই সেই করে, যার যা ধর্ম সেই সেই করে, তোমার বলা অটকারণ, তোমার বলা অটকারণ, ধর্ম পরায়ণ হবে ধর্ম ও পরায়ণ, সবে কি হবে ভবে ধর্ম পরায়ণ হবে।